সকাল বেলা বাহির হয়ে বন্ধু তুমি রাতে ঘরে ফিরলে না, সকাল বেলা বাহির হয়ে রাতে গে তুমি আসলে না, ঘাতক ফ্লাইওভারে তোমায় ঘরে ফিরতে দিল না, ঘরে ফিরতে দিল না, সকাল বেলা বাহির হয়ে রাতে তুমি আসলে না, ঘাতক ফ্লাইওভারে তোমায় ঘরে ফিরতে দিল না, ঘরে ফিরতে দিল না। মা ঘরের দরজায় বসে তুমি আসার অপেক্ষায়, মা ঘরের দরজায় বসে তুমি আসার অপেক্ষায়, রাত গভীর হয়ে গেল তোমার কোনো খবর নাই, তোমার কোনো খবর নাই, সকাল বেলা বাহির হয়ে রাতে তুমি আসলে না, ঘাতক ফ্লাইওভারে তোমায় ঘরে ফিরতে দিল না, ঘরে আসতে দিল না। খুঁজতে খুঁজতে মধ্যরাতে পুকুর পারে যখন যাই, খুঁজতে খুঁজতে মধ্যরাতে পুকুর পারে যখন যাই, ওই ডুবুরি রশি বেঁধে তোমায় তুলতে দেখা যায়, তোমায় তুলতে দেখা যায়, সকাল বেলা বাহির হয়ে রাতে তুমি ফিরলে না, ঘাতক ফ্লাইওভারে তোমায় ঘরে আসতে দিল না, ঘরে ফিরতে দিল না। তখন আমি এত ডাকি ফিরে কেন চাইলে না, তখন আমি এত ডাকি ফিরে কেন চাইলে না, নিতর দেহ পরে আছে উঠে আর দাঁড়াল না, সকাল বেলা বাহির হয়ে রাতে তুমি আসলে না, ঘাতক ফ্লাইওভারে তোমায় ঘরে ফিরতে দিল না, ঘরে আসতে দিল না। বুকের আশা বুকে নিয়ে চলে গেছ কবরে, বুকের আশা বুকে নিয়ে চলে গেছ কবরে, মাটির বিছানায় শুয়ে নিদ্রা যাও চিরতরে, নিদ্রা যাও চিরতরে, সকাল বেলা বাহির হয়ে রাতে তুমি আসলে না, ঘাতক ফ্লাইওভারে তোমায় ঘরে ফিরতে দিল না, ঘরে আসতে দিল না। একই সাথে চলা ফেরা আজকে তোমায় পাশে নাই, একই সাথে চলা ফেরা আজকে তুমি পাশে নাই, আজ কত দূরে হাসি এই খুশির শূন্যতায়, এই খুশির শূন্যতায়, সকাল বেলা বাহির হয়ে রাতে তুমি ফিরলে না, ঘাতক ফ্লাইওভারে তোমায় ঘরে আসতে দিল না, ঘরে ফিরতে দিল না। তোমার মায়ের কান্না হাইরে এখন বুঝিতাম না, তোমার মায়ের কান্না হাইরে এখন বুঝিতাম না। শোকের ছায়া ঘেরা সবার স্বজন হারা বেদনা, স্বজন হারা বেদনা। সকালবেলা বাহির হই রাতে তুমি আসলে না, ঘাতক ফ্লাইওভারে তোমায় ঘরে ফিরতে দিল না, ঘরে ফিরতে দিল না। সকালবেলা বাহির হই রাতে তুমি আসলে না, মা অপেক্ষাতে রইল তবু তুমি আসলে না। জীবন কি আর রইল বাকি মায়ের মনে মানে না, ছেলের সুখে মায়ের কাঁদন চুকের বাধা মানে না। সন্তান হারা মায়ের কান্না শুনতে মনে চাহে না। ওরে ঘাতক ফ্লাইওভার তুমি এমন করে আর কত মায়ের বুক খালি করে চলবে তুমি বলো না। সকালবেলা বাহির হয়ে গেল বন্ধু, রাতে ঘরে ফিরে আইল না। যখন আসলো সামনে দেখি সে নরে না কথা বলে না, তাহার গায়ে সাদা রঙের সাজনা। সকালবেলা বাহির হয়ে রাতে তুমি ঘরে ফিরে আসলে না, বন্ধু তুমি আধার ঘরে সুখে থাকো, এটাই তোমার বন্ধু মহলেরই কাম। almadina.com almadina.com